মোটামুটি আমরা যেটা জানি সেটা হচ্ছে 2.5 কিলো। অতএব এক সা পরিমাণ হলো 2.5 কিলো, চাউল দিতে হলে 2.5 কিলো চাউল দিতে হবে। এই হলো ফেতরা যেটা ওয়াজিব। যদি বলি হুজুর আমি যদি চাউল না দিই টাকা দিই, টাকা দিলে কি ফেতরা কবুল হবে? না। তবে হ্যাঁ, আপনি যদি তাকে টাকা দেন যে চাউল কিনে দেবে, দেওয়া চলবে। যেমন পুরো প্রতিষ্ঠান তার দায়িত্ব নিয়েছে, সেখানে আপনি তাকে টাকা দিলেন, সে চাউল কিনে দেবে, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু যদি আপনি চাউলের বদলে টাকাটাই দেন, তাহলে কিন্তু তা গ্রহণ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা পয়সা ছিল না? ছিল না। কিন্তু তার সত্ত্ব ফরজ কি করেছেন? তাআম, সাআম মিন তাআম, খাদ্য করেছেন। আর যদি খাদ্য না করে স্বর্ণ করতেন, তাহলে আমাদের জন্য বিরাট মুশকিল হয়ে যেত, তাই না? তখন যদি স্বর্ণ করতেন, স্বর্ণ সত্য সস্তা ছিল, তাই না? আর তখন যদি বলতেন এক দিরহাম বা এক দিনার, আর এক দিনার পরিমাণ এখন বুঝতে পারছেন কত কি সমস্যা হতো। এই জন্য আল্লাহ নবী স্বর্ণ টাকা পয়সা করেননি, কি করেছেন? খাদ্য, যুগে যুগে খাদ্য যা দাম হবে সেই দাম, সেই দাম খাদ্য। আজ খাদ্য যে পরিমাণটা আল্লাহ রসুল আছে হিকমতের সঙ্গে, এটা আল্লাহর দিন, তার জন্য হিকমতে পরিপূর্ণ। এই খাদ্য তোমাদের 2.5 কিলো, যে কোনো যে কোনো দেশে হোক, যে কোনো জায়গাতে হোক, 2.5 কিলো পরিমাণ চাউল তুমি দিয়ে দাও, তাহলে তোমার ফরজ আদায় হয়ে যাবে। কোথায় দিতে হবে হুজুর? আমরা যদি বিদেশে থাকি, তাহলে বিদেশে ফেতরা কি আদায় হবে নাকি দেশে পাঠাতে হবে? আমরা বিদেশে এখন বাস করছি, এবার বিদেশের ফেতরা যদি বিদেশে দিই, এটাই হচ্ছে উত্তম। যেখানে বাস করি সেখানেই ফেতরা দেওয়াটাই উত্তম। কিন্তু সমস্যা হলো কি, যদি বিদেশে থাকার সময়ে বিদেশে আমরা ফকির মিসকিন না পাই, এখন চশমা দিয়ে খুঁজলেও ফকির পাবেন না। এখন বিশেষ করে সৌদি আরবে প্রায় লোক সব কামিয়ে খাচ্ছে, কাকে আপনি মিসকিন বলবেন? কাউকে মিসকিন বলে তো সে রাগ করবে, তাই না? এতে মিসকিন যখন খুঁজে পাবো না, তখন আমার দেশের মিসকিনের অভাব নেই। আমার দেশে খালি চোখেও মিসকিন দেখা যায়। এখান থেকে আপনি মিসকিন আমার দেশের জন্য পাঠিয়ে দেন, সেখানে দিলেও আপনার সাদকা কবুল হয়ে যাবে। তো উত্তমটা কি? যেখানে বাস করছেন সেখানে ফেতরা দেওয়া। এখন যদি এখানে মিসকিন না থাকে, তাহলে আমরা যদি পাঠিয়ে দিই, তাহলে সেটাও আমার জন্য যথেষ্ট এবং কবুল হয়ে যাবে। ব্যাস, এবারে চলুন যে আগেই বলা হলো যে ফেতরা ফেতরার পরিমাণ, ফেতরা যে খাদ্য দিতে হবে তার বিনিময়ে কাপড় কিনে দিলে চলবে? না, মিসকিন তো অনেক চাউল হয়েছে, আমি একটা কাপড় কিনে দিই, যাবে না? তাকে তার হাতে টাকা দেওয়া যাবে না, আর কাপড়ও কিনে দেওয়া যাবে না। পক্ষান্তরে জাকাত, জাকাতের পয়সা থেকে আপনি কিনে দিতে পারেন। যে একটা লোকের প্রয়োজন আছে, তারপরে সে তার কাপড় চোপড় নেই, ঠিক আছে, তাকে একটা কাপড় কিনে দেন, চলবে। কিন্তু ফেতরার যে জাকাত, সে ফেতরার জাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য খরচ করেছেন, সেই জাকাত থেকে আপনি না টাকা পয়সা দিতে পারেন আর না কাপড় চোপড় দিতে পারেন। কোন সময় দিতে হবে হুজুর? ফেতরাটা যে দেবেন কোন সময় দেবেন? নামাজের আগে, নামাজে ঈদগাহে বের হওয়া আগে, এই হচ্ছে উত্তম সময়। এখন যদি বলেন নামাজের ঝামেলা থাকবে এই সেই, আপনার ঝামেলা থাকার কথাই নাই, আপনার মিসকিন ঠিক করা আছে কাকে দেবেন, তাই না? আপনি সকালবেলা নামাজে বের হওয়ার আগে সেটা নিয়ে গিয়ে তাকে দিয়ে এলেন। এখন যদি আশেপাশে মিসকিন না থাকে তাহলে মুশকিল, কিংবা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, কিংবা গ্রামের মোরুল মাতব্বরের মাধ্যমে, কিংবা ইমাম সাহেবের মাধ্যমে জমা করে বিলি করেন, তাহলে একটু ঝামেলা আছে। জমা করা আবার বিতরণ করা ঝামেলা আছে। এই জন্য ওলামারা বলছেন যদি একদিন আগে কিংবা দুদিন আগে দেওয়া হয় সমস্যা নেই। একদিন আগে বিকালের দিকে জমা করলেন, জমা করার পর সেটাকে বিলি করে দিলেন, কিংবা জমা করলেন পরের দিন বিলি করে দিলেন, তাতে কোনো সমস্যা নেই। তবে যদি কেউ ঈদের পরে দান করে, ঈদের পরে বের করে ফেতরা, তাহলে পরে সেই ফেতরা গ্রহণযোগ্য হবে না, বলা হয়েছে সাদাকা হবে, সেটা সাধারণ দান হবে, ফেতরা হবে না। মিসকিনের হাতে ঈদের আগে পৌঁছে যাওয়া জরুরি, হয় মিসকিনের হাতে আর না হয় তার প্রতিনিধির হাতে। প্রতিনিধির হাতে মনে করুন, মানে মনে করুন এমন মিসকিন সে দূরে আছে, ঠিক আছে, দূরে আছে, তার কাছে পৌঁছানো মুশকিল আছে, আপনি করলেন কি, তার প্রতিনিধির হাতে পৌঁছে দিলেন যে ভাই শহীদ ভাই, এটা হচ্ছে আমার 2.5 কিলো চাউল আমার তরফ থেকে অমুকের জন্য, আপনি দিয়ে দিয়ে। এবার ঈদের দিনে তো দেওয়া হলো না, কিন্তু তার প্রতিনিধি যেহেতু শহীদ ভাই তার হাতে পৌঁছে গেল, শহীদ ভাই তাকে খবর করলো অথবা না করলো, যখন সে আসবে কিংবা বাজারে যাবে তখন দিয়ে দেবে, এটা কোনো সমস্যা নেই। মোট কথা আপনাকে ঈদের আগে বা কি বলে ঈদের নামাজের আগে বের করে দিতে হবে। তবে হ্যাঁ, যদি কেউ মিসকিন না পায়, ঈদের আগে খোঁজাখুঁজি করলো মিসকিন পেল না, যেমন আমার একবার হয়েছে, এখানে যখন প্রথম আসি তখন ঈদের আগে আমি ভাবছি সুন্নতি নিয়ম হিসাবে দেবো, এবারে মিসকিন জিজ্ঞেস করছি মিসকিন কে আছে কে আছে, কেউ বলতে পারে না, বলছে কে নেবে তোমার এসব চাল, দিতেই পারলাম না, পারলাম না খুশি। শেষকালে ঈদের নামাজ পড়ার পরে খুব মানে চেষ্টা করেছি, তখন আর টেলিফোনে যোগাযোগ তখন হয়নি, তখন মোবাইল টোবাইল কিছু হয়নি, এত আমার আমার দেশেও হয়নি, আমার দেশের কথাই বলছি, এখানে তো ছিল মোটামুটি মোবাইল ছিল না, কিন্তু হ্যাঁ কিন্তু ওখানে ছিল না, যোগাযোগ করতে পারিনি যে দেশে দিতে বলবো, এখানে বের করেছি আর মিসকিন পাই না, রেডি আছে। ঈদের নামাজের পর বিকালের দিকে একজন বললো অমুক লোক গরিব মানুষ তাকে দিলে দিতে পারো, তাকে ডেকে বলে হ্যাঁ তাকে দিলাম। এই শ্রেণীর যদি হয়ে থাকে তাহলে তার গ্রহণযোগ্য হবে না হবে না ইনশাল্লাহ, যেহেতু আমার নিয়ম ছিল আমি মিসকিন পাইনি, কোথায় ফেলে দেবো, না মিসকিন পেয়েছি না প্রতিনিধি পেয়েছি। এই জন্য এই শ্রেণীর যদি ওজন থাকে তাহলে পরে তা গ্রহণযোগ্য হয়ে যাবে। এই হলো মোটামুটি আপনার ফিতরা সংক্রান্ত যাকাতুল ফিতর বা ফিতরা যাকাত সম্পর্কে মানে বিধান। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সাআ মিন তামারিন সাআ মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম দাস ও স্বাধীন ব্যক্তি নর ও নারী এবং বালক ও বৃদ্ধের উপর সাদাকায়ে ফিতর রোজার ফিতরা এক সা খেজুর কিংবা জব নির্ধারিত করে দিয়েছেন, এক সা খেজুর কিংবা জব নির্ধারিত করে দিয়েছেন। অন্য রেওয়ায়েতে আছে সা আম মিন তাআম মানে এক সা খাদ্য। তো খেজুর কিংবা জব যেহেতু আল্লাহ রাসূল জামানাতে কি ছিল প্রধান খাদ্য, খেজুর কিংবা জব, জবের আটা জয়ের আটা, এদের গমের থেকে তখন জব বেশি হতো, এই জন্য জয়ের আটা জবের আটা খাওয়া হতো, মোটা মোটা আটা হতো, চালনি আটার রুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কম খেয়েছেন বা খেতেই পাননি, মোটা ওই যে ঘরে পিষে পেশা আটা দিয়ে এভাবে পিষে তারপরে মোটা মোটা রুটি তৈরি করা হতো, আর তাই দিয়ে তাই দিয়ে লোকে জীবন ধারণ করতো। আল্লাহ মুস্তাআন, আমরা এখন কত আরামে আছি। তো মুসলমানদের নিঃস্ব ব্যক্তিরা ফিতরার অধিকারী, যারা গরিব মিসকিন তারাই এই ফিতরার অধিকারী। ফিতরা প্রধান ফিতরা প্রদান করার সময় সম্পর্কে এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পূর্বে ফিতরা প্রদান করার নির্দেশ দিয়েছেন, ঈদের একদিন কিংবা দুই দিন পূর্বে দান করা বৈধ, তবে ঈদের দিন ঈদের নামাজের পূর্বে প্রদান করাই সবচেয়ে উত্তম সময় বলা হলো। এই হচ্ছে আমাদের মোটামুটি ফিতরা বিধান। এবার বলুন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে, ফিতরা সম্পর্কে আধুনিক যুগ হয়েছে, ফিতরা চাল নিতে চায় না, আপনি টাকা দিলে অনেকে নেয়, যে নিতে চাইবে না তাকে দেবেন না। আমার আমার উদ্দেশ্য হলো যে আমার আল্লাহ রাসূল ফরজ করেছেন চাউল, আমি চাউল দেব, যে যার যার চাউল আছে টাকার দরকার আছে তাকে আপনি চাউল দেবেন না, যে যে নেবে তাকে দেবেন। চাউল দিতে চাইলে মানে অনেকে মনে করে এটা ক্ষেত্র চাউল মনে করে কি তাকে তো সে চাউল নিচ্ছে না কেন, ফেতরা চাউল বলে নিচ্ছে না কেন, সে বড় লোক তাদেরকে গোপনে দেন, তাদেরকে সামনে দেবেন না, আপনি গোপনে ফেতরা চাওয়াল তাকে গোপনে দেবেন যাতে করে লোককে সামনে সে লজ্জিত না হয়, এরকম হতে পারে ঠিক আছে, তাকে গোপনে দেন কিন্তু আপনাকে চাও দিতে হবে। দেশে মজাবে ফতোয়া আছে যে টাকা দেওয়া চলবে, কিমা আদায় করা চলবে, কিন্তু আমরা হাদিস অনুযায়ী যেটা জানি এবং সৌদি আরবের ফতোয়া একদম যাকে বলে সর্ববাদী সম্মত ফতোয়া, যে চাউল ছাড়া বা দেশের প্রধান খাদ্য ছাড়া অন্য কিছু দিয়ে ফেতরা আদায় হবে না। কারণ হাদিসে পরিষ্কার ভাষা আছে, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআম। আল্লাহ রসুলের যুগে টাকা পয়সা ছিল না? ছিল না, ছিল। তবুও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সা দেননি, সাহাবিরাও কেউ দেননি, দিতে বলেননি। তাম ফরজ করার মানেই হলো যে তামই দিতে হবে, খাদ্যই দিতে হবে আপনাকে। আপনি বলবেন যে কোথায় ঝামেলা কেনা কাটা অমুক ঝামেলা, অবশ্য এখানে দেখবেন, এখানে দেখবেন যে মিসকিনদের জন্য চাল রাখা আছে একশা পরিমাণ, দিয়ে সেখান থেকে কিনে মোটামুটি 10 টাকায় কিনছে, কিনে মিসকিনকে দিচ্ছে। মিসকিনের কাছে যখন অনেক জমা হয়ে যাচ্ছে তখন সেই মিসকিন আবার ওই ব্যাপারীকেই বিক্রি করছে 8 রিয়াল করে। মাঝখান থেকে সরাসরি যদি মিসকিনকে আপনি 10 রিয়াল দিতেন 2 রিয়াল লাভ হতো, তাই না? মাঝখান থেকে 2 রিয়াল লাভ হচ্ছে। তবুও বলা হবে যে যদিও তার নোকসান হচ্ছে, সে মিসকিনে আসলে চালের দরকার নেই, আর তাছাড়া যে চাল দেয় ওই মিসকিন হতে সে চাল খায়ও না। এটা এই দেশের মিসকিনের কথা, কারণ এদেশের মিসকিনদেরও ভালো খাওয়া অভ্যেস আছে, তাই না? এদেশের মিসকিনদের ঘরে এসি আছে, এদেশের মিসকিনদের ঘরে ফ্রিজ আছে, এদেশের মিসকিনদের ঘরে গাড়ি আছে, বুঝতে পারছেন? এদেশের কথা ভাবলে হবে না। এখন আপনি এদেশের হিসাবে যারা মিসকিন তারা ঠিকই আছে, তবুও বলবো যে আপনাকে চাউলই দিতে হবে, এদেশের চাউল দিতে হবে, হ্যাঁ বাসায় দিয়ে আসতে হবে। কিন্তু যে মিসকিন গুলো সাধারণত ওইভাবে পাশে বসে নেয়, সাধারণত সেইগুলো পেশাদার মিসকিন। কিছু মিসকিন আছে পেশাদার, আর কিছু মিসকিন আছে যাদেরকে দেখে চেনা যায় না। ওই যে হাদিসে আছে না যে লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু ওয়াল আগনিয়া মিন আত-তাআফুফ তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা। কিছু কিছু মিসকিন আছে যারা ভ্রমণ করতে পারে না, যাদেরকে দেখে ধনী মনে হয়, যাদেরকে দেখে জাহেল মানুষ ধনী মনে করে। লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা, যারা নাছোড় বান্দা হয়ে কারো কাছে চায় না, কেমন হয়তো বা কোন সময়ে প্রকাশ করে, শহীদ ভাই বাড়ির অবস্থা ভালো নয় বুঝলেন, কিন্তু কি করা যায়। এখানে ইঙ্গিত রয়েছে যে বেচারার অভাব চলছে, আপনি বুঝলেন না, আপনার কাছে চাইতে হবে। তবে আমার আমি নাম করব না, আমি জানি যে এমন এক ব্যক্তি, তাকে বলা হলো যে অমক ছেলে মাদ্রাসায় পড়ছে, গরিব মানুষ, তাকে কিছু দান করো। সে বেচারি তো বলে চাই না দেবো কেন, চাই না তো দেবো কেন, তোমার চাইতে হবে, তবে সে বুঝবে যে ও মিসকিন, ও চাহিদা আছে। চাইলেই চাহিদা বোঝা যায়, কিন্তু তোমার তোমার উচিত হলো যে চাই না, চাইতে লজ্জা করে, তাকে দেখে দেওয়া, তাকে দেখে দেওয়া, এ নয় যে তোমার কাছে চাইতেই হবে। তো জাহেল মানুষ তারা এরকম মনে করে যে চাইতে হবে, কিন্তু যে জাহেল নয়, যার মাথায় জ্ঞান আছে, যে সতর্ক, যে বিচক্ষণ, যে জ্ঞানী, সে তার পাশের প্রতিবেশীর খবর বা গ্রামের খবর রাখে যে হ্যাঁ অমুক লোকটা চলে না এবং মুখ ফুটে চাইতে পারে না, বুক ফাটে তাও মুখ ফোটে না, সুতরাং তাকে দেখে দিতে হবে, দান করতে হবে। এরকম মিসকিন দেখে আপনাকে দান করতে হবে। চাউল যদি সে দিতে লজ্জা করে, সত্যি লাগবে লজ্জা, পেস্টিতে লাগবে, এক কাজ করেন এমন সময় দেবেন যার যে সময় কেউ নেই, রাত্রেবেলায় দিয়ে আসুন গোপনে গোপনে, কিংবা তাকে ডেকে পাঠান বাড়িতে, ভাই এক সময় এসো একটু চাউল আছে তুমি নিয়ে যাও। সে বুঝবেই, সে যদি একান্ত ফিতরা খাওয়ার হকদার না হয় সে নেবে না। এইভাবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজটাকে আদায় করতে পারি। তবু টাকা দিয়ে নিজেদের মানে করতে চাইবো না, বিশেষ করে শহরে অঞ্চলে অবশ্য সমস্যা আছে, শহর অঞ্চলে কোথায় চাউল কিনবো, কোন মেশিনকে দেবো, বড় ঝামেলা আছে। এই জন্য শহর অঞ্চলে প্রতিষ্ঠান থাকা দরকার, যেমন এদেশে আছে, এদেশে তো টাকা দেয়, তাই না? তাই না? যে মেসুল খাইয়ে দেয় টাকা দিয়ে দেয়, সেই টাকা দিয়ে কি হয় চাউল কিনা হয়, ওই প্রতিষ্ঠানের তরফ থেকে চাউল কিনে এদের নোট করা আছে, এদের বাড়ি লিস্ট করা আছে, মাঝে মাঝে কতজন গরিব মিসকিন আছে, সেই লিস্ট অনুযায়ী ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসা হয়, খুব সহজ। এরকম আমরাও করতে পারি, আমরা যেখানে মিসকিনের সমস্যায় পড়ি, আমরা মিসকিন খুঁজে পাই না, সেখানে আমরা একটা প্রতিষ্ঠান কিংবা ওটাকে কি বলে সংগঠন কিংবা একজন মোড়ল করতে পারি, যেমন গ্রামের ইমাম আছে, গ্রামের ইমামকে নিয়ে, গ্রামের মোড়লকে নিয়ে আমরা গ্রামে একটা লিস্ট তৈরি করতে পারি, কিংবা শহর বাজে শহরে একটা মসজিদ আছে, মসজিদের জামাত আছে, সেই মসজিদের ইমামকে দায়িত্ব দিলাম যে এই জামাতের মধ্যে কে কে গরিব মিসকিন আছে আপনি নোট করে রাখুন, তারপরে গ্রামের ইমাম সাহেবের কাছে আমরা টাকা জমা করে দিলাম, দিয়ে ইমাম সাহেব চাউল কিনলেন। চাউল কেনার পর জামাতের কোন লোক কোনো কোনো লোককে নিয়ে তার দায়িত্ব পালন করে দিলেন যে ভাই অমুক জায়গায় মিসকিন আছে ওকে দাও এত কিলো, অমুক জায়গায় অমুক মিসকিন আছে ওকে দাও এত কিলো, অমুক জায়গায় বিধবা আছে ওকে দাও এত কিলো, অমুক জায়গায় এতিম আছে তাকে দাও এত কিলো, কিংবা অমুক মাদ্রাসায় এত কিলো দাও, অমুক এতিমখানে এত কিলো দাও, এইভাবে আমরা খুব সুষ্ঠু ভাবে আমরা পরিচালনা করতে পারি। অথচ জাকাত ফিতরা জাকাত যদি টাকা দিই মিসকিন হয়তো সেই টাকা দিয়ে এমনও হতে পারে যেমন মিসকিনকে দিচ্ছি সেই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে খাবে, তাই না? বিড়ি সিগারেট কিনে খাবে চাউল কেনার বদলে, তার বিড়ি খাওয়া অভ্যেস আছে বিড়ি কিনে সিগারেট কিনে খাবে, আর পান খাওয়ার অভ্যেস তাহলে পান কিনে খাবে, জর্দা আমার কোটো কোটো জর্দা নিয়ে আসবে সর্দি আর কি কি জর্দার নাম আছে আপনি তাকে খাদ্য দেন, খাদ্য সে খাবে, যদি মিসকিন সত্যপক্ষে হয় সে দুদিন রান্না করে সেই চাউল খাবে, এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শরীয়তের হিকমত। এই হিকমত অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমাদের হাদিস মানা বা এই বিধানকে মানা খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ আর কিছু বলুন। ধানের ব্যাপারে ওখানে এক লোকের ধান হয় পশু, কিন্তু দেখা যাচ্ছে ওই ছয় মাস খাওয়ার পরে আর থাকে না, মানে জাকাতের জাকাত আসে ওই 750 কিলো বেশি আসবে বাস, কিন্তু তার ফ্যামিলি